আচ্ছা জি, কদম বুঝি করা না যায় না, জায়েজ আছে, পায়ে হাত দেওয়া না যায় না, তবে মাথা নত করা যাবে না, মাথা নত আল্লাহর জন্য। জি নিশ্চিন্তপুর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন আপনারা কি নিজেদেরকে ভণ্ড মনে করেন কিনা, ওরা ভণ্ড বলে, আপনারা কি নিজেকে ভণ্ড মনে করেন না? ওরা থেকে জিজ্ঞেস, আপনার জিজ্ঞেস করছি নাকি? অসুবিধা নেই, আপনারা আস্তে আস্তে কাজ করেন, ঠিক আছে, এটা হবে, বাধা দিবে, যুগে যুগে বাধা আসছে। আল্লাহর রাসূলকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, আপনাদেরকে বলা হবে, বন্ড বলবে, কিন্তু আপনারা নিজের আগে মজবুত হন যে আমরা বন্ড কিনা। আমরা যদি হকের উপর থাকি, হকের উপর থাকলে সবকিছু মেনে নেবো কার জন্য? আল্লাহর জন্য। বাস এটা মজবুত থাকবেন যে আল্লাহর জন্য সব মেনে নিব, আমাকে পাগল বলুক, মারুক, পিটাক, সব মানব কার জন্য? আমরা গায়ে পরে কাছে মারামারি করতে যাবো না, পিটিপিটি করতে যাবো না, না এদের পিছনে নামাজ পড়বেন। আগে দেখেন তারা কি করে, করবে তা না, তারা কি করছে আর কি বলছে, এর উপর ভিত্তি করে হতো।